জি আট্রসির পাশে হুজুরের বাড়ি না না সম্পূর্ণভাবে বর্জন করে আট্রসি সর্বজন স্বীকৃত মুশরিক আট্রসি শিরকে লিপ্ত আছে এবং স্পষ্ট শিরকে লিপ্ত আছে তারা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজির নাজির গালেমুল গায়েব তাদের পত্রিকা ছিল মেঘনা পত্রিকা তারা দিয়েছিল যেহেতু তাদের সব বইতেগুলো শিরকে স্পষ্ট স্পষ্ট শিরক যেখানে আছে সেখানে আপনি নামাজ পড়ার কোন প্রশ্নই আসে না জি আলাইহিস সালাম।